عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা দেখব কিয়াম। কিয়াম কাকে বলে এবং সাক্ষাতের সময় কিয়াম জায়েজ না নাজায়েজ, কিয়াম করা। কিয়াম মানে কি? ওঠা, দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম এটা আল্লাহর একটা, আল্লাহর জন্য একটা ইবাদত। যেমন নামাজে কিয়াম হচ্ছে রুকুন, তাই না? আর আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও, দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদত করা হয়। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তো এইভাবে আল্লাহ তাআলার জন্য সবিনয় চিত্তে, একাগ্র চিত্তে দণ্ডায়মান হওয়া, এটা হচ্ছে কিয়াম। এই জন্য আমরা কোন সৃষ্টির সামনে ওই রকম দণ্ডায়মান হতে পারি না, দাঁড়াতে পারি না, যেমন আল্লাহর জন্য দাঁড়াতে হয় বিনয় সহকারে। আপনারা দেখেছেন আমাদের দেশের স্কুল কলেজগুলোতে নিয়ম আছে, এক ছাত্র মারা গেছে কি এক টিচার মারা গেছে তো বলে কি বলে, দাঁড়িয়ে এক মিনিট, এক মিনিট নীরবতা পালন করো, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তো এই কিয়াম, যে কিয়াম আল্লাহর জন্য, সেই কিয়াম সৃষ্টির জন্য না। আমাদের আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে কোন মানুষ এলো সেই মানুষের জন্য কিয়াম করা, এটা কি শরীয়তে বৈধ না অবৈধ? আগন্তুকে যদি তাজিম উদ্দেশ্য হয়, তাজিম কাকে বলে? তাজিম মানে সম্মান, সম্মান, তাজিম করা। তাজিম করা কাকে বলে হয়তো অনেকে বুঝবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন যেমন মাজার, মাজারের সামনে দিয়ে আপনি পার হয়ে যাচ্ছেন জুতো খুলে। আমি পার হয়ে যাই, জুতো খুলি না, কিন্তু আপনি পার হচ্ছেন জুতো খুলে। তার মানে আপনার ভিতরে কি আছে? তাজিম আছে, আমার ভিতরে তাজিম নাই। এখানে থুতু ফেলতে হয় না, এখানে এই করতে হয় না, এই যে এই তাজিম, ঠিক না? আমরা যেমন কাবার তাজিম করি, আমরা যেমন বিভিন্ন বড় আলেমের তাজিম করি, যে সম্মান করি, বড় আলেমের সঙ্গে যেমন কথা বলি, সে ছোটখাটো আলেমের সঙ্গে কথা বলা হয়, সাধারণ মানুষের সাথে সেরকম কথা বলা হয় না, কারণ এক এক মানুষের এক একটা তাজিম আছে, সম্মান আছে। তো কোন মানুষের বা আগন্তুকের তাজিমে উঠে খাড়া হওয়া, এটা শরীয়তের নিয়ম নয়। নীতি ছিল সে যুগেও, কিয়াম জিনিসটা ছিল, ছিল না এমন না, কিন্তু ছিল কাদের মাঝে? আজমদের মাঝে, আরবদের মাঝে। দাঁড়িয়ে সম্মান দেওয়াটা এই রীতি ছিল না। এই জন্য হাদিসে এসেছে, আবু উমামা বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াক্কিয়ান আলা আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার লাঠির উপরে ভর করে আমাদের সামনে এলেন, ঘর থেকে বের হয়ে এলেন। ফাকুমনা ইলাইহি, তার দিকে আমরা তার জন্য দাঁড়িয়ে গেলাম। কুমনা ইলাইহি, তার দিকে আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকাল লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআযিমু বাযুহা বাযা, তোমরা সেই রকম দাঁড়াইও না যেমন আজমরা দাঁড়ায়, বা সেই রকম তাজিম করো না যেমন আজমরা এক অপরের জন্য তাজিম করে দাঁড়ায়। এই হাদিসটা আবু দাউদের হাদিস, এটা জয়ীফ, কিন্তু এর অর্থ সহি। অন্য এক হাদিসে এসেছে যে আজমরা এক অপরকে দাঁড়িয়ে সম্মান দেয়, তোমরা সেটা করো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় আর কোন ব্যক্তিত্ব বেশি ভালোবাসার পাত্র ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছেন, সেই যুগে আল্লাহ তাআলা সাহাবাও নির্বাচন করেছেন, যেমন মানুষ তার সেরকম পরিবেশ সৃষ্টি করেছেন, যেমন স্বামী তার সেরকম স্ত্রী সৃষ্টি করেছেন, মানে সবকিছু ঠিকঠাক আল্লাহর পক্ষ থেকে। তো সাহাবারা এমন যারা সাহাবি হয়েছেন, যারা ইমান আনেনি তারা হয়তো ভাগ্য আলাদা কথা, কিন্তু যারা ইমান এনে সাহাবি হয়েছেন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আর প্রিয় পাত্র অন্য কেউ ছিল না। এমনকি তারা অনেক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বর্ণনা করতে গিয়ে এমন ভাবে বর্ণনা করেছেন যে মানে মুগ্ধ হয়েছেন, মোহিত হয়েছেন। সাহাবারা বলতেন না যে কখনো কখনো পূর্ণিমার রাত্রে আমরা চাঁদের দিকে তাকাতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম, জানতে পারতাম না যে কোনটা বেশি সুন্দর। এর মধ্যে একটু এ রয়েছে তাই না, কিন্তু কেন এর ভিতরে ভিতরে তাজিম, ভিতরে সম্মান, ভিতরে শ্রদ্ধা, ভিতরে একটা সমীহ, ভিতরে একটা ভালোবাসা, ভিতরে একটা ভক্তি। এই ভক্তি কাজ করার জন্য তারা এইসব কথা বলতেন এবং তাদের কাছে বেশি প্রিয় পাত্র কেউ ছিল না। আনাস বলছেন, ওয়া কানু ইজা রাআউহু লাম ইয়াকুমু, কিন্তু ওই সাহাবারা যখন তাকে দেখতেন তখন তারা তার জন্য খাড়া হতেন না, দাঁড়াতেন না। যেমন আমাদের স্কুলে টিচার এলে দাঁড়িয়ে যায়, কোর্টে হাকিম এলে সবাই দাঁড়িয়ে যায়, পার্লামেন্টে এক এক মন্ত্রী এলে সবাই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সম্মান দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবারা দাঁড়াতেন না, অথচ তাদের বুকে তাজিম কি ছিল, আমাদের থেকে কম ছিল না বেশি ছিল, তুলনাই হয়নি। যিনি আনাস বলে দিয়েছেন আগে যে তাদের বুকে যে সম্মান ছিল, তাজিম ছিল, যে মহাব্বতটা ছিল, সেই মহাব্বতের ফলেও তারা তাকে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়াতেন না। কেন? যেহেতু তিনি জানতেন বা তারা জানতেন, সাহাবারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, যেহেতু তারা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেন না, অপছন্দ করেন, তার মানে তার জন্য দাঁড়ানো হোক এটা তিনি অপছন্দ করতেন, সুতরাং এই জন্য তারা দাঁড়াতেন না। তাহলে বোঝা গেল কি দাঁড়ানোটা কি, যদি দাঁড়ানোটা বিধেয় হতো, শরীয়তের কোন নীতি হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বা মাইন্ড করতেন যে তোমরা দাঁড়াও না কেন, কিন্তু না, বরং তারা জানতেন যে তিনি অপছন্দ করছেন, দাঁড়ালে তিনি ভালোবাসছেন না, পছন্দ করছেন না, তাই সাহাবারা দাঁড়াতেন না। একটা হাদিসে আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বের হলেন, তো তাকে দেখে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর ইবনে সাফওয়ান দাঁড়িয়ে গেলেন। মুয়াবিয়াকে, মুয়াবিয়া প্রথম প্রথম বাদশাহ হল তার ছেলে ইয়াজিদ, তাই না? মুয়াবিয়া বাদশাহ সেখানে খলিফার পরে, তাই না, গভর্নর হয়েছিলেন শাম দেশে। তো তাকে দেখে ইবনে জুবাইর আর ইবনে সাফওয়ান দাঁড়িয়ে গেলেন, তখন মুয়াবিয়া বললেন, আর এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কে হন মুয়াবিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শালা, তাই না, স্ত্রীর ভাই, তো এই ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। তো তিনি যখন তাদের সামনে এলেন তখন দাঁড়িয়ে গেলেন, তখন মুয়াবিয়া বললেন, ইজলিসা, তোমরা বসে যাও। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু ওয়াইতামাসসাল লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি পছন্দ করে যে লোক তার জন্য দাঁড়াক, দাঁড়িয়ে সম্মান দেখ, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অনেক মানুষ আছে দাঁড়ালে মাইন করে, যেমন এখানে আপনারা দেখবেন সালাম দিল দাঁড়ালাম না, তো মাইন করে। যেমন আমি একদিন বলছিলাম আমার এক আত্মীয়, বসে বসে সালাম দিলাম তো মনটা কি হয়ে গেল, বেয়াদব। যেমন আমাদের দেশে বহু পা ছুঁয়ে সালাম না করে বলে জামাই বেয়াদব, তাই না? তো এইরকম মনে করে, দাঁড়ানো না দাঁড়ালে বেয়াদব মনে করে, কারণ এটা এটা হচ্ছে লোকাচার, দেশাচার। তো লোকাচারে যেটা প্রচলিত হয়ে গেছে তারা শরীয়ত মানবে না, তখন শরীয়তে দেখে না যে কি আছে কি না আছে, তখন সেটাই চলে। যেমন বিয়ের সময় আমাদের কত কি আছে, ওই আংটি পরানো, ওই হলুদ মাখানো, ওই কি বলে আপনার যৌতুক, ওই কি কি সব, শরীয়তে তো সব বিরোধিতা, কিন্তু শরীয়ত খেয়াল করে না, অধিকাংশ মানুষ শরীয়ত জানেও না, আর ওই লৌকিকতা যেটা আছে এক অপরের দেখে এটা চলতে আছে। পাশের বাড়ি বিয়ে হয়েছে যেমন আমি এরকম করব, বুঝতে পারছেন, বড় দুঃখের বিষয়, এক অপরের অনুকরণ করে, অন্ধ অনুকরণ, ও করছে ওই রকম করেছে আমরা এর থেকে বেশি, অবশ্য না শুধু অনুকরণই না, প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা আছে, যে ও করেছে আমি তার থেকে বেশি করব, ও কটা গরু জবাই করে খাওয়াচ্ছে আমি তার থেকে বেশি খাওয়াবো, ইত্যাদি এরকম প্রতিযোগিতা থাকে। আর ছেলে মেয়ে তো বলতেই হবে না, তাদের প্ল্যান থাকে যে আমরা বিয়েতে এই করবো, এই লাইটিং করব, এই গান বাজনা করব, এই সেই করব। আর কোন বর কনে, কোন কোন প্রেমিক প্রেমিকা, তারা বলে যে আমাদের বিয়েটা অমক ফিল্মের মতো হবে। এইভাবে এক এক জন এক এক রকম পরিবেশের মানুষের অনুকরণ, ও ফিল্মের অনুকরণ করে বিয়েটা অনুষ্ঠান করবে, বিয়ের অনুষ্ঠান করবে। আউযুবিল্লাহ মিন যালিক। বেশ, এখানে কি বললাম কথাটা, যে ব্যক্তি পছন্দ করে যে তার জন্য লোকে উঠে দাঁড়িয়ে তাজিম করুক বা দাঁড়িয়ে থাকুক, তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে বোঝা গেল যে এই শ্রেণীর ক্রিয়াম, যে শ্রেণী যেমন বললাম স্কুলে টিচার এলে বা কোর্টে হাকিম এলে যে দাঁড়ানো হয়, এই দাঁড়ানো জায়েজ না। প্রয়োজনে অবশ্য আগন্তুককে সাহায্য করতে, তার সাথে মোয়ানাকা করতে, তাকে নিজের জায়গায় বসে বসাতে উঠে দাঁড়ানো বৈধ। এখান থেকে এই তাজিম থেকে অন্য এক জিনিস, মনে করুন আপনি এলেন প্রথম, তো দাঁড়িয়ে আপনার সঙ্গে মোশাফা করব কিন্তু মোয়ানাকা করব, তাহলে এটা কি তাজিমের পর্যায়ভুক্ত? না, এটা হচ্ছে শরীয়তে বৈধ। আর মোয়ানাকা করে বসে বসে মোয়ানাকা হয় না, তাতে দাঁড়িয়ে মোয়ানাকা করতে হয়। তো তার জন্য আমি কিসের জন্য দাঁড়ালাম? আগন্তুকের সম্মানের জন্য, তাজিমের জন্য না, কিসের জন্য? মোয়ানাকা করার জন্য। এটা কোন সমস্যা আছে? সমস্যা নেই। কিংবা মনে করুন এক ব্যক্তি আসছে, ব্যাগ নিয়ে আসছে, হাতে ব্যাগ আছে, কিংবা গাড়ি থেকে নামবে, তাকে সাহায্য করার জন্য, বুড়ো মানুষ, মুরব্বী মানুষ, তাকে ধরে নামানোর জন্য যদি উঠে দাঁড়ানো হয়, সমস্যা আছে? এতেও সমস্যা নেই। কিংবা আপনার চেয়ার একটাই আছে, এখানে চেয়ার হচ্ছে একটা, আপনার থেকে বড় মানুষ এলো, তাকে বসাবার জন্য আপনি উঠে দাঁড়ালেন, এতে কোনো সমস্যা আছে? না। তাহলে কোন দাঁড়ানোটা নিষেধ হলো? যেটা তাজিমের জন্য, তাজিমের জন্য উঠে দাঁড়ানো হয় এবং সেই মানুষের মধ্যে একটা লোভ থাকে যে আমার জন্য লোকে উঠে দাঁড়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা তার নিকট এলে তিনি তার প্রতি উঠে গিয়ে তার হাত ধরতেন, মুসাফা করতেন, তাকে চুমা দিতেন এবং নিজের আসনে তাকে বসাতেন। কে? মেয়ে। আল্লাহ আকবার। কারণ একমাত্র মেয়ে ফাতেমা বেঁচে ছিলেন, বাকি সব মারা গেছেন। তো মা ফাতেমার প্রতি, অনেকে আবার মা ফাতেমা বললে অনেকের আবার চুলকানি হয়, নবীর স্ত্রীরা হচ্ছে মা, তো তাদের মেয়েরা কেন মা হবে? তাহলে কি বোন বলবে? নবীর স্ত্রীরা মা, নবীর স্ত্রীরা মা মানে তোমার মায়ের মতো তো নয়, তোমার মায়ের সাথে পর্দা আছে? পর্দা নাই, কিন্তু নবীর স্ত্রীদের সঙ্গে পর্দা আছে না? নেই। আছে ওয়াইজা সাল তুমু হুন্না মাতা আন ফাসালু হুন্না মিউ ওরা হিজাব, নবীর স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, নির্জনতা অবলম্বন করা যাবে, যদিও মা, হ্যাঁ তাদের সঙ্গে বিবাহ সাথে হারাম ছিল, এক শ্রেণীর মা, কিন্তু নিজের মায়ের মতো না। তো বলেই তারা মা বলেই যে তার মেয়ে বোন হবে তা না, বরং সম্মানের খাতিরে আমরা মা বলে থাকি, মা ফাতেমা, মা আসিয়া, মা মারিয়াম বলি না, সম্মানের খাতিরে আমরা মা বলে থাকি, শাশুড়ি আম্মা, শাশুড়িকে আমরা মা বলে থাকি। তো ফাতেমা এলে ছিলাম যে মা ফাতেমা যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে মেয়েকে মোসাফা করতে মেয়ের সাথে, তারপরে নিয়ে এসে নিজের জায়গাতে বসাতেন। এটা হচ্ছে মেয়ের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এটা কিন্তু মেয়ের তাজিমের জন্য না। বাপ কি মেয়ের তাজিম করবে? না, হতেই পারে না। তেমনি ফাতেমাও এরকম করতেন, তো ফাতিমার ব্যাপারে বোঝা বলা যেতে পারে যে তাজিম করতেন, কিন্তু সেটা তাজিমের জন্য না, সেটা সম্মানের জন্য, তাকে উঠে বসানোর জন্য ইত্যাদি। তো এখানে যে হাদিসে বলা হয়েছে যে দাঁড়াতেন, তো এই দাঁড়ানোটা কিন্তু ওই নিষিদ্ধ দাঁড়ানো নয়, এটা হচ্ছে তাকে বসানোর জন্য ইত্যাদি। তেমনি খন্দকের যুদ্ধ শেষে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু কি ছিলেন, আহত ছিলেন। ইহুদিদের ব্যাপারে বিচার করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ্বান করেন, আহত করেন। তাই তিনি এক গাধার পিঠে আরোহণ করে যখন তার নিকট পৌঁছলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন, তখন বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তার মানে তিনি আনসার গোত্রের সর্দার ছিলেন, তিনি বললেন তোমাদের সর্দারের জন্য দাঁড়াও। কুমু লে নয়, কুমু ইলা, তার মানে তোমরা তোমাদের সর্দারের প্রতি উঠো এবং ওকে নামাও। কোন কোন বর্ণনা আছে ওকে নামাও, তার মানে গাধার পিঠে বসে আছেন আর এমনিতে আহত ছিলেন, তো ওকে নামাও। সুতরাং সাহাবা উঠে গিয়ে তাকে গাধা থেকে নামিয়েছিলেন। তো এখানেও কিন্তু তাজিমের এখান থেকে ওরা দলিল, যারা বিদাতি যারা কেয়াম করে, বিশেষ করে দরুদে কেয়াম করে, তারা এইসব হাদিস থেকে, এই যে ফাতেমার হাদিস, তারপর এই যে সাদের হাদিস, এ থেকে দলিল নিয়ে বলে দেখো কেয়াম ওহাবিরা শোনো কেয়াম করা জায়েজ কিনা। তো যখন জায়েজ করব বলবে তখন তো দলিল এখান সেখান থেকে অনেক দলিল বেরিয়ে যাবে, যেখানে দলিলের সাথ নেই। সেই খিদে যেমন থাকে, যখন কাউকে খিদে লাগে তখন সে সব জায়গাতে কি জিজ্ঞেস করেন, দুই যুক্ত দুই কত, তো বলবে চারটা রুটি। তো এরকম আর কি, যারা দলিল, যাদের দলিল নেই তারা বিভিন্ন ভাবে আঁচড় দিয়ে দলিল বের করে আনবে, কিন্তু এগুলোতে দলিল নেই। সাহাবি কাব বিন মালিক, নাম শুনেছেন আপনারা, তবুক যুদ্ধে শরিক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বয়কট করে, এমন বয়কট, আহা সে এক করুণ কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মহব্বত ছিল, কিন্তু ওই যে দুনিয়ার মহব্বতে ফল পেকেছিল, সেই ফল ছেড়ে তিনি আর যেতে গড়িমুষি করেছিলেন, এই যাব পরে যাব করতে করতে আর যাননি। পরে কিছু লোক ছিল মুনাফিকরা বা অন্য লোকরা ছিল, তারা মিথ্যা ওজোর পেশ করে বেঁচে গেল, কিন্তু ইনি বললে আমি মিথ্যা কথা বলব না। সালা তিনজন ছিলেন, তাদের মধ্যে ইনি একজন কাব, খুব কঠিন অবস্থা, বয়কট করলেন, মুসলমানরা তাদের সঙ্গে তার সঙ্গে কথা বলতেন না, এমনকি তার স্ত্রীকেও বলা হলো তুমি মায়ের ঘর চলে যাও। আর কাব বিন মালিক তিনি মসজিদে আসছেন, আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতেন আর উনি মুখ ঘুরিয়ে নিতেন, কিন্তু কাব যখনই অন্যদিকে তাকাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে দেখতেন। কি মানে মহাব্বতের যে একটা পরিবেশ, তার মন যে এত দগ্ধ হয়েছিল যে আমি এত বড় ভুল করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না, মুসলমানরা কেউ কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না, এইভাবে দগ্ধ হয়ে হয়ে যখন তৌবা আসে, সূরা তৌবাতে আছে ইয়াতাজের উনা যে পাড়া আছে সেই পাড়ার থেকে ওদের কথা আছে, ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু, এখান থেকে ঘটনা বর্ণনা করা হয়েছে। তৌবা যখন এলো তখন সবাই আনন্দিত, তো কাব বিন মালিককে ডাকা হলো, তিনি যখন এলেন তখন তার সুসংবাদ নিয়ে তালহা নামক সাহাবি, যে তোমার জন্য তৌবা অবতীর্ণ হয়েছে, ছুটে গিয়ে কি করলেন, দাঁড়িয়ে গিয়ে তার কাছে সুসংবাদ দিলেন। তো এটা কি তাজিমের জন্য না? অতএব এখানেও কেয়ামের দলিল নেই। বোঝা গেল কি, যে যে দলিলগুলো আছে দাঁড়ানোর দলিল, সেইগুলো কিন্তু তাজিমের উদ্দেশ্যে দাঁড়ানো নয়। অতএব আপনি যদি দরুদ পড়েন, একজন হুজুর বক্তৃতা করছে যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলছেন তোমরা দরুদ পড়ো। অতএব যদি দরুদ যে কই যেভাবেই পড়ো, যেভাবেই দরুদ হোক দরুদ পড়ো, দাঁড়িয়ে হোক দরুদ পড়ো, বসে হোক দরুদ পড়ো, শুয়ে হোক দরুদ পড়ো। আর এখানে কোরআনে কি বলা হয়েছে, যেভাবে হোক দরুদ, একটা পদ্ধতি আছে, দরুদ পড়ার পদ্ধতি যদি বর্ণনা না হয় তাহলে আপনি সেই পদ্ধতি নিজের পক্ষ থেকে কি করে করতে পারেন? আমরা বলছি না দাঁড়িয়ে দরুদ পড়া নিষেধ, আমরা বলছি না শুয়ে দরুদ পড়া নিষেধ, আমরা বলছি না বসে দরুদ পড়া নিষেধ, আমরা কি বলছি, দরুদের জন্য দাঁড়ানো নিষেধ। আপনি দাঁড়িয়ে আছেন বলতে পারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে পারেন, আপনি বসে আছেন বলতে পারেন, শুয়ে আছেন বলতে পারেন, কিন্তু আপনি বসে আছেন আর যদি মনে করেন আমি দরুদ পড়ব, অর্থাৎ দরুদ পড়ে শুতে হয়, শুয়ে শুয়ে দরুদ পড়তে হয়, তাহলে কি বলা হবে? এটা কি কোরআন বলছে যেমন ভাবে হোক দরুদ পড়ো? আরে যেমন ভাবে আমরা তো বলছি, কিন্তু তুমি যদি মনে করো যে দরুদ পড়ার জন্য দাঁড়াতে হয়, মুশকিল হচ্ছে কি ওরা যখন মিলাদ পড়ে সেই মিলাদে বিশেষ করে কিয়াম করে, সেই মিলাদে কিয়াম করে। একজন একজন হুজুর ঠাট্টা করছে ওয়াহাবির সাথে, বলছে সে বলে কিয়াম হারাম, কিয়াম হারাম, কিয়াম হারাম। তো একদিন চায়ের দোকানে বসে দুজন চা খেলাম, বসে আছি, তারপরে সে উঠে যাচ্ছে, আমি বলছি, আমি তখন বলছি কি কিয়াম হারাম, কিয়াম হারাম, উঠছো কেন, দাঁড়াচ্ছ কেন, এটা হলো কথা? উদর পিণ্ডি বুদর ঘরে কার সাথে কি? হ্যাঁ, দাঁড়ানো হারাম মানে কি আপনি উঠে দাঁড়াবেন সেটা হারাম বলা হচ্ছে? ভারী সমস্যা। মানে অপর পক্ষকে দমন করার জন্য যে যা পারে যেভাবে যুক্তি খাড়া করে, তো কিয়াম হারাম তো তুমি কিয়াম করছো কেন? আরে সে কিয়ামের কথা বলা হচ্ছে না, বিশেষ করে দরুদের জন্য কিয়াম। যেমন আল্লাহ ছাড়া কারোর জন্য ঝোঁকা হারাম, তাই না? আল্লাহ ছাড়া কারোর জন্য ঝোঁকা হারাম। আপনার কলমটা যদি পকেট থেকে পড়ে যায় কিংবা পকেট থেকে টাকা পড়ে যায়, আপনি ঝুঁকবেন না? টাকার জন্য ঝুঁকবেন না, কলমের জন্য ঝুঁকবেন না? এটা এটা হারাম। তো এর সাথে ওর সম্পর্ক, হ্যাঁ, খেতে মাঠে কাজ করতে গিয়ে ইত্যাদি ঝোঁকা হয় না? এই তো ভারী মুশকিল। আল্লাহ ছাড়া অন্যের নামে অন্যের জন্য জবাই করা কি শিরিক? এখন আপনার মেহমান এলো, আপনার জামাই এলো, আপনার শ্বশুর এলো, জবাই করবেন না? নাকি এটাও শিরিক? এটার সাথে ওটা সম্পর্ক কি? কিন্তু ওরা খালি নিজেদেরটাকে প্রমাণ করার জন্য, চালানোর জন্য ওইসব ধানাই পানাই করে, খালি ধানাই পানাই করে। মিলাদে কোন কোন জায়গাতে চেয়ার খালি রাখা হয়, তারা বলে কিয়াম আমরা এমনি করি না, কিয়াম আগন্তুকের জন্যই করি, দরুদ পড়ার জন্য কিয়াম করি না, আমরা কিয়াম কার জন্য করি? কেউ আসে বলেই করি। কে আসে? বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়াজ মাহফিলে, তাদের মিলাদে হাজির হন। আপনারা কি মনে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই মজলিসে আসতে পারেন? আপনার স্বপ্নে হাদিসে আছে যে আমাকে দেখবে সে সত্য দেখবে, তো আল্লাহ রাসূল কি আপনাকে স্বপ্ন দেখান? আপনি যদি স্বপ্নে দেখেন, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, আল্লাহ রাসূল এসে কি আপনাকে স্বপ্ন দেখাবে? তিনি এই জগতে নেই, অতএব এই জগৎ ছেড়ে চলে গেছেন তিনি জগতে। ওনারা বলে কি না এই জগতেই আছে, পর্দা করেছেন। পর্দা করেছেন তো সে পর্দার মানে কি? সে পর্দা ভেদ করে আসতে পারবেন? ওরা বলে না, ত্রিভুবনে ঘুরতে পারেন। এইখানে আমাদের পার্থক্য। আমরা বলি না নবী হন, অলি হন, কিংবা সাধারণ মানুষ হন, যারা এই জগৎ ছেড়ে চলে যান তারা এই জগতের জগতে আর ফিরে আসেন না, আসতে পারেন না। ওরা সেটা মানে না, ওরা বলে বরং হাজির নাজির বলে। নবী সব জায়গাতে হাজির, নবী সব জায়গাতে নাজির, সব সবকিছু দেখেন। তার দলিল কি? তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আর কা কাকে বলা হয়? তোমার উপরে সালাম হোক, আপনার উপরে সালাম, আপনাকে সালাম কখন বলা হয়? যখন আমি সামনে কাউকে দেখব। তো নবী তো নেই, আমরা সালাম আলাইকা বলি কেন? ওরা বলে আত্মাহাত পড়তে হবে নবীকে হাজির নাজির জেনে। আউযুবিল্লাহ। তো এইভাবে ওরা দলিল বিলেন ধানায় পানায় কি কি। তারপর আর দলিল দিচ্ছে কি? আল্লাহর নবী হাজির আছেন। আলাম তারা কাইফা ফায়ালা রাব্বুকা, তুমি কি দেখনি তোমার রব হাতি বাহিনীর সাথে, হাতি আল্লাহর সঙ্গে কি করেছেন? তো হাতি বাহিনীর ব্যাপার তো আল্লাহর নবী দেখেননি, কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন কি, তুমি কি দেখনি? তার মানে কি, জন্মের আগেও তিনি হাজির নাজির, বুঝতে পারছেন? তো এইভাবে তিনি মানে গত যা কিছু হয়েছে তিনি দেখেছেন, আর ভবিষ্যতে যা কিছু হবে সব তিনি দেখেছেন, জন্ম অবস্থাতে দেখেছেন, আর জন্মের আগেও দেখেছেন, আর মৃত্যুর পরেও দেখেছেন। তারা তো মৃত্যু বলতেই চায় না। যাই হোক, হ্যাঁ, আদমের আগে সৃষ্টি, তারা বলে আগে আদম, আদমের আগে নবীর সৃষ্টি বা নবীর নূর সৃষ্টি, যাই হোক, এসব আছে অনেক কথা। আমার মোহাম্মদ রাসূলুল্লাহ বই আছে, তাতে আমি অনেক কথাই লিখেছি। যাই হোক, ওরা মিলাদে ক্যাম করে এবং কুরসি খালি রাখে, আর মনে করে কি যে নবী এসে কুরসিতে বসবেন, আর যখন মিলাদ শেষ হয়ে যায় তখন উস নবী কি তাজিম কে লিয়ে উঠ খাড়া হইয়ে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কিয়াম হয়ে যায়। তা এখন আপনার প্রশ্ন হল যে তোমরা জানো যে নবী আসেন, ঠিক আছে, তো মিলাদ চলছে চলছে চলছে চলতে চলতে নবী আসেন না কখন আসেন, শুরুতে না মাঝখানে না লাস্টে, কখন নবী আসেন? তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে নবী কখন আসেন, তো নিশ্চয়ই তাদের জবাব নেই, হয়তো শেষ বলবে শেষকালে। আর এই জন্যই আমরা মানে একটা লোক এসে বসে গেল, বসে গেলে তারপরে কি দাঁড়াতে হবে তার জন্য, নাকি আসার সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে? তাহলে আসার সঙ্গে সঙ্গে দাঁড়াতে হলে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওয়াজ মাহফিল বা মিলাদের শেষে আসে, তার মানে তাদের মিলাদে তাহলে হাজির হন না, থাকেন না, তাদের মিলাদ হচ্ছে বিদাত, এই জন্য থাকেন না, তাই না? আর যদি জানতে পারেন যে আল্লাহর নবী মিলাদের শুরুতে আসেন কি মাঝখানে আসেন, তাহলে তখনই দাঁড়ানো উচিত। আর এ গায়েবের খবর তাদের কাছেও জানা নেই, অনুমানে আন্দাজে শেষকালে দাঁড়ায় নবীর তাজিমের জন্য, তো এই দাঁড়ানোটা হচ্ছে বিদাত। আমরা কেন বলছি যে দরুদ পড়ার জন্য দাঁড়ানো হচ্ছে বিদাত, দাঁড়িয়ে দরুদ পড়া বিদাত নয়। কবদুরে পার্থক্য বুঝতে পেরেছেন? আপনি দাঁড়িয়ে দরুদ পড়ুন সমস্যা নেই, বসে দরুদ পড়ুন সমস্যা নেই, শুয়ে দরুদ পড়ুন সমস্যা নেই, কিন্তু দরুদের জন্য দাঁড়ানো বিদাত, দরুদের জন্য শোয়া বিদাত, দরুদের জন্য বসা বিদাত। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ভাবলেন যে আল্লাহ নবীর জন্য দরুদ পড়বো, বসতে হবে, তাহলে কি হয়ে গেল? বসাটাও বিদাত, শুধু কিয়ামই বিদাত কেন, শোয়াটাও বিদাত। কিন্তু শুয়ে দরুদ পড়া যাবে, বসে দরুদ পড়া যাবে, দাঁড়িয়ে দরুদ, আশা করি বুঝতে পেরেছেন কিয়ামের ব্যাপারটা। কিয়াম আগন্তুকের জন্য, তার তাজিমের জন্য কি জায়েজ না, আল্লাহ নবী ওয়া পছন্দ করতেন, সুতরাং তার জন্য যদি মনে করেন যে তিনি আসেন, তো তার জন্য তাজিমের, তার তাজিমের জন্য যেহেতু সাহাবীরা দাঁড়াতেন না, আপনার জন্য দাঁড়ানো জায়েজ না, বাকি তিনি আসতে পারেন না, তিনি হাজির নাজির নন ইত্যাদি। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পারলাম। আর কোন মানুষকে সহযোগিতা করার জন্য উঠে দাঁড়ানো ওই নিষিদ্ধ দাঁড়ানোর পর্যায়ভুক্ত নয়, অতএব যখন কেউ আসবে তখন তার তাজিমে আপনি দাঁড়াবেন না, তাকে তার সঙ্গে মোয়ানাকা করার জন্য, তার সঙ্গে তাকে বসাবার জন্য, তাকে সহযোগিতা করার জন্য উঠে হুজুর আসছেন তো ব্যাগটা ধরে নিলেন, সমস্যা নেই, কিন্তু আপনি তার তাজিম, আর তাজিম কেমন ভাবে বললাম, তাজিম যেমন স্কুলের টিচার, কলেজের টিচারকে দেখে দাঁড়িয়ে যেতে হয়, কোর্টে দাঁড়াতে হয়, এই হচ্ছে তাজিম, এইগুলি হচ্ছে নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের সমাজকে এই শ্রেণীর বিদাত, শিরিক এবং হারাম কাজ থেকে মুক্ত রাখ করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।